তোমায় ডাকছে এ খোদাই আগস পাক দোহাই, তোমায় ডাকছে এ খোদাই আগস পাক দোহাই, দাও দেখাও গোপিয়া জিলানি ব্যাকুল সবার হিয়া রয়েছে, ব্যাকুল সবার হিয়া তোমায় ডাকছে খোদাই আগস পাক দোহাই, পিয়া গো পিয়া গো তোমায়। শুভ আজ এ সভায় শরণ করিছে সবাই তোমার দিদারের আশায়, ও পিয়া গো। শুভ আজ এ সভায় শরণ করিছে সবাই তোমার দিদারের আশায়, ও পিয়া গো। এবার এসে যাও পর্দা তুলে লুটিয়ে পড়বে পদতলে তোমার প্রেমীরা সকলে আকা গো, এসে যাও পর্দা তুলে তুমি, এসে যাও পর্দা তুলে, তোমায় ডাকছে খোদাই আগস পাক দোহাই, পিয়া গো পিয়া গো তোমায়। তুমি মোর মনে প্রাণে তুমি একি নেই মানে, রয়েছি তোমার ধ্যানে ও দয়াল পীর। তুমি মোর মনে প্রাণে তুমি একি নেই মানে, রয়েছি তোমার ধ্যানে ও দয়াল পীর আমার। ও গো দিন দুঃখীর সাহারা তুমি করে দাও ইশারা, তুমি ছাড়া নেই যে চারা এ জীবনে, তুমি ছাড়া নেই যে চারা প্রভু গো, তুমি ছাড়া নেই যে চারা। তোমায় ডাকছে খোদাই আগস পাক দোহাই, পিয়া গো পিয়া গো তোমায়। বলছে আকাশ, বলছে আকাশ, বলছে জমি কি বলছে, বলছে আকাশ বলছে জমি, বলছে চাঁদ সিতারা আমার মুর্শিদ গৌসুল আজম পাক রসুলের প্যারা, ও গো আমার মুর্শিদ গৌসুল আজম পাক রসুলের প্যারা। বলছে আকাশ না করত যদি আল্লাহ তাআলা বন্ধন বুয়াতের দ্বার, না করত যদি আল্লাহ তাআলা বন্ধন বুয়াতের দ্বার, ইয়া গাউস পাক মহান আল্লাহ করত তোমাকে পয়গম্বার। বলছে জান্নাত হুর গেলে মান, বলছে ফারিস্তারা কি বলছে, আমার মুর্শিদ গৌসুল আজম পাক রসুলের প্যারা, ও গো আমার মুর্শিদ গৌসুল আজম পাক রসুলের প্যারা। বলছে আকাশ হুজুর গওস পাক আপন ভক্ত মুরিদদের উদ্দেশ্য করে বললেন, মুরিদ আমার ভয় পেও না দুনিয়া ও আখেরাতে, মুরিদ আমার ভয় পেও না দুনিয়া ও আখেরাতে, আমি তোমার সাথে থাকব, আমি তোমার সাথে থাকব ময়দানে কায়ামতে, হয়ে যাবে জান্নাতে ঠিকানা করবে যখন ইশারা, কে আমার মুর্শিদ গৌসুল আজম পাক রসুলের প্যারা, ও গো আমার মুর্শিদ গৌসুল আজম পাক রসুলের প্যারা, কবরে আর মিজানে আর পুলসিরাতের মাকামে, কবরে আর মিজানে আর পুলসিরাতের মাকামে, হাজির থেকে গোসুল আজম, হাজির থেকে গোসুল আজম বাঁচাবে তার গোলামে, আমার একদিন কাল হাশরে দেবে আমায় সাহারা, কে আমার মুর্শিদ গৌসুল আজম পাক রসুলের প্যারা, ও গো আমার মুর্শিদ গৌসুল আজম পাক রসুলের প্যারা, বলছে আকাশ বলছে জমিন বলছে চাঁদ সিতারা, আমার মুর্শিদ গৌসুল আজম পাক রসুলের প্যারা, জন্নত জন্নত করিস কেন ভয় কেন তোর দোজাখের, জন্নত জন্নত করিস কেন ভয় কেন তোর দোজাখের, সুপে দে গৌসের চরণে, সুপে দে গৌসের চরণে তোর আউয়াল ও আখের, দারুসালামে পাবি মহল করে যদি ইশারা, আমার মুর্শিদ গৌসুল আজম পাক রসুলের প্যারা, ও গো আমার মুর্শিদ গৌসুল আজম পাক রসুলের প্যারা, বলছে আকাশ মনের কাবার দুয়ার খোলা তুমি এসে যাও গো পীর, মনের কাবার দুয়ার খোলা তুমি এসে যাও গো পীর, ও গো মালিক ও গো প্রভু, ও গো মালিক ও গো প্রভু, ও গো আকা দস্তগীর নূর হোসেনে, ও গো নূর হোসেনের কলবে ভরে দাও রুহানি ফয়েজ ধারা, ও গো মুর্শিদ গৌসুল আজম পাক রসুলের প্যারা, বলছে আকাশ বলছে জমিন বলছে চাঁদ সিতারা, আমার মুর্শিদ গৌসুল আজম পাক রসুলের প্যারা। www.anibas.in